ଅଛି ନା ବାପା ନା ଏ ପ୍ରେମ ପ୍ରେମ ଜାଣି ନାଖିଛି ମୋ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମାନେ କହୁଛନ୍ତି ଆଜିକାଲି କାଳେ ମୁଁ ଲଭ୍ କରୁଛି ମୁଁ କହୁଛି ନା ବାପା ନା ଏ ପ୍ରେମ ପ୍ରେମ ଜାଣି ନାଖିଛି ହେଲେ କେହି ଯଦି କେବେ ସରି ସାଥେ କଥା যদি প্রেম দেবে মো ফ্রেন্ডস কো মো মিছ কহুছি জানতে লুচি লুচি সনি কো মো লভ করুছি মো ফ্রেন্ডস মানে কহুছন্তি আজি কালি কালে মো লভ করুছি মো কহুছি না বাবা না না মো প্রেম প্রেম জানে না কিছি আজিকালি কালে লভ করুছি মু কহুছি না বাবা না এ প্রেম প্রেম জানে না কিছি দেখে আজি আইনা লাগে নিজকু অচিহ্না হাই কেমিতি গলি বদলি তার উত্তর পায় না ও মো যেবে দেখে আজি আইনা লাগে নিজকু অচিহ্না হাই কেমিতি গলি বদলি তার উত্তর পায় না রহিবাকু মন মোর খোজে কেতে অনাবনা ভাবনারে হজি যায় মুজে এই যদি প্রেম দেবে মু নিজ পাখে হারি যাইছি অজাণতে লুচি লুচি সোনি কু মু লভ করুছি মো ফ্রেন্ডস মানে কহুছন্তি আজিকালি কালে মু লভ করুছি মু মানুছি ইয়া ইয়া ইয়া ইয়া সোনি কু মু ভাল পাউছি হ্যাঁ সোনি কু মু লভ করুছি সোনি কু মু লভ করুছি ভয় রোগরি তোর রূপ মটকা ছাতি তলে মারি দেলা তাল ফটকা।